السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমরা মূল নীতির বা মূল নীতি কথা আলোচনা করব। প্রত্যেক বান্দার জন্য তিনটে মূল নীতির কথা জানা জরুরি। তিনটে মূল নীতি, সেই তিনটি মূল নীতি কি? খুব সহজ, কিন্তু প্রাথমিক পর্যায়ের মানুষরা সেই তিনটে মূল নীতির কথা জানে না বলে আকিদার দর্শে বারবার এই তিনটি মূল নীতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। মানুষের যৌবনের প্রারম্ভে এবং মরণের পরে এই তিনটি মূল নীতির কথা স্মরণে রাখা জরুরি। প্রথম যখন আপনার উপরে শরীয়তের ভার আসবে, তখন প্রথমেই আপনার জানা উচিত এই তিনটে কথা। আর যখন আপনি ইহলোক ত্যাগ করে পরলোকে যাবেন, পরলোকে পদার্পণ হওয়া মাত্রই আপনাকে জিজ্ঞাসা করা হবে এই তিনটি মূল নীতির কথা। সে তিনটে কথা কি কি? বান্দার নিজ প্রতিপালককে চেনা, বান্দার নিজ দিনকে জানা, আর বান্দার নিজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা। প্রশ্ন করেন নিজেকে, আপনি কোথায় ছিলেন, কোথায় এলেন, কোথায় যেতে হবে, কে আপনাকে পাঠালো, নাকি আপনি নিজে এসেছেন? কে পাঠালো দুনিয়াতে, আবার মানুষ রূপে পাঠালো কে, কেন পাঠালো, কি জন্য আপনাকে পাঠানো হয়েছে? এবং আপনি যদি না জানেন, তো আপনাকে জানিয়ে দেওয়ার মতো লোক কে? আর জানানোর পর যখন আপনি জানবেন, সেটাই হবে কি? দিন। সেটা হচ্ছে দিন, ধর্ম এবং শরীয়ত। যখন আপনি জানবেন যে যিনি আমাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমার প্রতিপালক মহান আল্লাহ, কেন পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আর তার ইবাদত কিভাবে করব তা জানিয়ে দেওয়ার জন্য কাকে পাঠানো হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অতএব তাকে জানতে হবে। মরণের পরে সব শেষ না, মরণের পরে একটা জীবন আছে, এবং সে জীবন হচ্ছে অনন্তের জীবন। সে জীবনের কোনো শেষ নেই। এ জীবন হয়তো 70-80 বছর আপনি বাঁচবেন, থাকবেন, তারও কম হতে পারে, কিন্তু পরজীবনের কোনো সংখ্যা আছে? নাই। সুতরাং তার প্রস্তুতি স্বরূপ এই তিনটে কথা আপনাকে প্রথম জানতে হবে, আর এই তিনটে কথা জানার পর শেষ জীবনে মানে পরলোকের প্রথম ধাপে আপনাকে মনে রাখতে হবে, তবেই হবে আপনার এই জীবনে সুখ পান চাই না পান, পরজীবনের সুখের ঘর পাবেন, সুখের সংসার পাবেন এবং চিরস্থায়ী সুখ অনুভব করবেন। আর এগুলিই হচ্ছে কবরের প্রশ্ন। মার রাব্বুক, তোমার রব কে? মুনাফিক কাফেররা কি বলবে? হা হা, লা আদরি। আর মোমেনরা কি বলবে? রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। হুজুর বাংলাতে হবে নাকি? এমন তো হতে পারে যে আরবিতে হয়, বুঝতে না পারি, এই তো জিনিস শিখিয়ে দেওয়া হচ্ছে বারবার, আর তখন আপনি বুঝতে পারবেন, চাহে আরবিতে হোক চাহে বাংলাতে হোক, আপনি বুঝতে পারবেন সহজভাবে, আর চট করে জবাব দেবেন। যেমন দাজ্জাল আসবে, দাজ্জালের কপালে কি লেখা থাকবে? আরবি যারা জানে না তারা পড়তে পারবে না? তারাও পড়তে পারবে, এটা আল্লাহর পক্ষ থেকে। মোমেন বান্দাকে জানিয়ে দেওয়া হবে কবরে। যখন আপনি মোমেন হবেন, প্রকৃতপক্ষে মোমেন, তখন আপনি আপনার রবকে তার উত্তরে আপনি রাব্বি আল্লাহ খুব সহসায় বলে দেবেন উত্তর, কোনো কষ্ট হবে না। মা দিনক, তোমার দিন কি ছিল? তখন আপনি বলবেন দিন ইয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আবার যখন প্রশ্ন হবে মানিল্লাজি বয়েসাফিকুম, তিনি কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল দিন শেখানোর জন্য, তিনি কে? ইঙ্গিত করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি করে জানলে তুমি এসব কথা, কি করে জানলে? তখন মোমিন বান্দা বলবে তালাউ তো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছিলাম, এবং আল্লাহর কিতাবে যা কিছু ছিল তা সত্য বলে মেনেছিলাম। তাহলে বোঝা গেল যারা আল্লাহর কিতাব পড়বে এবং আল্লাহর কিতাবে যা আছে সত্য বলে জানবে তারাই কেবল কবরের ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, বাকি অন্যরা পারবে না। এই জন্য আল্লাহর কিতাব পড়া, আল্লাহর কিতাব শেখা, আল্লাহর কিতাব শোনা এবং তা চর্চা করা বেশি জরুরি, কারণ কবরের প্রশ্ন আপনি এখন বলতে পারছেন, কিন্তু অনেক ছাত্র এমন আছে বাড়িতে প্রাইভেট মাস্টারের কাছে মুখস্থ করে নিয়ে যাওয়া পড়া পরীক্ষার হলে গিয়ে ভুলে যায়, মুছা যায়, একদম স্মৃতি থেকে মুছে যায়, ফলে সে কলম ধরে আঙুল কামড়ে থাকে আর লিখতে পারে না, এমন হয় না? হয় না। আপনি যদি এ চর্চা না রাখেন ফেরেশতার প্রশ্নের উত্তরে, যে আপনি বলবেন আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং তাতে যা আছে সত্য বলে জেনেছিলাম, যদি এই অবস্থা, এই আচরণ, এই ব্যবহার আপনার দুনিয়ার বুকে হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কাল কবরে গিয়ে এর উত্তর দিতে পারবেন, নচেত পস্তাতে হবে ফেরেশতার মতো, ফেরে কি বলে মুনাফিকদের মতো ফেরেশতার জবাবে তখন আপনি বলবেন হা হা লা আদরি, জানি না, হায় হায় আমি জানি না, লোকেরা তখন যা বলতো আমি তাই বলতাম, তখন এই কথা বলবেন, তখন ফেরেশতা বলবেন মা তালাইতা ও মা দারাইতা, তেলাওয়াত করনি আর জেনেও নাওনি, জানার তো অবসর ছিল না, তোমার কাজে কাজে ব্যস্ত ছিল, জানার সময়ে খালি ওজোর পেশ করতে, সময় নেই, কাফিল খারাপ, অমুক তমুক, নানা রকম ওজোর পেশ করতে, জানার সময়কে তুমি সুযোগ রূপে ব্যবহার করনি, তাই তুমি জানো না আর পারবে না, আর অবস্থা বুঝতেই পারছেন, এর জন্য জান্নাতের বিছানা আর ওর জন্য জাহান্নামের বিছানা। দুনিয়ার প্রথম আপনার ধাপ হলো এই তিনটে মূল নীতিকে জানা, আর পরকালেরও প্রথম ধাপে এই তিনটি প্রশ্নের জবাব একান্ত জরুরি, সেই জন্য আপনাকে জেনে রাখা দরকার। বান্দার নিজ প্রতিপালককে চিনবেন কিভাবে, চিনতে গেলে কি করতে হবে, বাস আল্লাহ আছেন এই কথা জানলেই হবে? জানলেই হবে না, শুধু কি করতে হবে, মানতে হবে। কিভাবে মানতে হবে? আমাদের প্রতিপালক তিনি যিনি আমাদেরকে এবং সারা বিশ্ব জাহানকে নিজ নিয়ামত দিয়ে প্রতিপালন করছেন, এটা কোন তৌহিদ? হ্যাঁ, কোন তৌহিদ? রুবুবিয়্যাহ। রব মানেই হচ্ছে প্রতিপালক, প্রতিপালন করছেন মানেই হচ্ছে তৌহিদুর রুবুবিয়্যাহ। তাহলে জানতে হবে যে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। পাঠিয়েছেন কে? কি জন্য পাঠিয়েছেন? আর এই যে এখন আছি, বেঁচে আছি, প্রতিপালন করছেন কে? আল্লাহু আকবার। প্রতিপলকে পলকে প্রতিপালন করছেন, না করলে আমরা বাঁচতে পারতাম না, বাস অক্সিজেনটা তুলে নেন দুনিয়া থেকে কি অবস্থা হবে? হ্যাঁ, সব মরে বসে থাকবে। সব সময়ের জন্য তিনি প্রতিপালন করছেন, রুজি তো দিচ্ছেন, রুজি তো সবসময় খেতে হয় না, দিনে তিনবার খেলেই চলে তাই না, কিন্তু নিঃশ্বাস আমরা এই যে সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, এই এর মাধ্যমে প্রতিপালন কে করছেন? প্রতিপালক পালনকর্তা আল্লাহ। তাহলে জানতে হবে যে আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা, মহান আল্লাহই একমাত্র ইবাদতের যোগ্য, তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নেই। কোন তৌহিদ? তৌহিদুল উলুহিয়া। আমরা আমাদের প্রতিপালককে তার বড় বড় নিদর্শনাবলী ও সৃষ্টিকুল দেখে চিনেছি। আপনার প্রশ্ন হয় কি করে আরবিন রবকে চিনলেন? আল্লাহ যে আছেন তার প্রমাণ কি? নাস্তিকরা বিশ্বাস করে না, তারা প্রমাণ পায় না। আল্লাহ তাআলা স্পষ্ট প্রমাণ যেগুলো দিয়েছেন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র বলে, এগুলো আপনিই হয়েছে, জন্ম হয়েছে, আপনিই জন্ম হয়েছে, ফলে তারা চিনতে পারে না। কিন্তু আমরা যারা মোমেন বিশ্বাসী তারা জানি, এই সমস্ত সৃষ্টি দেখে আমরা স্রষ্টাকে চিনে থাকি, লেখা দেখে লেখককে, কাপড় দেখে কাপড় প্রস্তুতকারককে, তাই না? তারপর প্রত্যেক সৃষ্টি দেখে স্রষ্টাকে আমরা চিনতে পারি, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা সেটা আমরা জানতে পারি। একবার তর্ক হয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে, এক নাস্তিকের তর্ক হয়, দিয়ে এক জায়গায় দিন ঠিক করা হয় যে অমুক জায়গায় আমরা বাহাস করব, তর্ক করব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আসতে মাঝখানে নদী পড়ত, মাঝখানে নদী ছিল, তারপরে আল্লাহ হঠাৎ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসতে দেরি করলেন, আসতে দেরি হচ্ছে, তখন নাস্তিক বলছে কি দেখছো, তোমাদের ইমাম আসতে দেরি করছেন মানে ইমামের কাছে কোনো জবাব নেই, ইমাম তর্কে পারবেন না বলেই আসছেন না। কিছুক্ষণের মধ্যে ইমাম সাহেব হাজির হলেন। দেরি হওয়ার কারণ বর্ণনা করে তিনি বলছেন, যখন লোকেরা বলে হ্যাঁ আপনি পারবেন না বলে হয়তো আপনি আসতে দেরি করছেন ইত্যাদি ইত্যাদি, তখন বললেন যে না, আমার আসতে দেরি হওয়ার কারণ হলো যে নদীর ওই পার থেকে এই পারে আসার আমি নৌকা পাচ্ছিলাম না, নৌকা পাচ্ছিলাম না বলেই আমি বসেছিলাম নদীর ওই পারে, হঠাৎ করে একটা গাছ ধরাম করে পড়ল, তারপরে পাটা হয়ে গেল, গাছটা কেটে কেটে পাটা হলো, আর অমনি পাটাগুলো রেডি হয়ে ফটাফট ফটাফট আপনা আপনি নিয়ে নৌকা তৈরি হলো, ওতে কি বলে পেরেক মারা হলো ইত্যাদি, তারপরে আমি সেই নৌকাতে উঠে বসলাম, আর নৌকা আপনা আপনি, কোনো মাঝি নেই, মাল্লা নাই, কিচ্ছু নেই, এসে আমি এপারে এলাম বলে আস্তে আস্তে দেরি হয়ে গেল। লোকেরা সব হাসতে লাগলো, নাস্তিকও হাসতে লাগলো, বলছে তোমাদের ইমাম হচ্ছে একটা পাগল। কেন? বলছে যে ছুতোর ছাড়া কিভাবে গাছ পাটা হতে পারে, আর প্রস্তুত কারক ছাড়া, ওই ছুতোর ছাড়া কিভাবে নৌকা তৈরি হতে পারে, আর মাঝি মাল্লা ছাড়া কিভাবে নৌকা নদী পার হতে পারে, এ তো তো আজীব কথা, এ তো পাগলের কথা। ইমাম বললেন, তাহলে যদি সেটা পাগলের কথা হয় তা তুমি হচ্ছে সব থেকে বড় পাগল। বলে কেন? এই যে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র রাত দিন ইত্যাদি হচ্ছে, গাছে ফল ফুলছে, সমুদ্রে পানি, পানিতে মাছ ইত্যাদি ইত্যাদি, রাত দিন হচ্ছে, এ সব কিছু বিশ্ব পরিচালিত হচ্ছে, যদি পরিচালক ছাড়া চলে এটা পাগলামি না? সৃষ্টি স্রষ্টা ছাড়া কি হতে পারে, এরকম বিশ্বাস করা পাগলামি না? আমার নৌকা যেমন স্রষ্টা ছাড়া হলো না সৃষ্টি, তেমনি সারা বিশ্ব স্রষ্টা ছাড়া কি করে সৃষ্টি হয়েছে? ফলে সেখানে নাস্তিক হেরে গিয়েছিল এবং বহু লোক মুসলমান হয়েছিল, খাঁটি মুসলমান নাস্তিক্যবাদ থেকে ফিরে এসেছিল। এইভাবেই মোমেনরা তারা স্বীকার করে নেয়, বুঝে নেয় যে আল্লাহ তালা বলে একজন আছেন। একজন বেদুইন বুড়িকে জিজ্ঞেস করা হল যে আল্লাহকে মানো, বলছে হ্যাঁ মানি, তুমি আল্লাহ আছে তা জানলে কি করে? বলছে যে চরকা সুতো কাটছি, এই সুতো কাটাটা তো এমনি হয় না, নিশ্চয়ই চরকা ঘোরাইতে হয় বলি সুতো হয়, তো আমি এই চরকা সুতো কাটা দেখেই বুঝতে পারি যে নিশ্চয়ই এই বিশ্ব যেভাবে চলছে নিশ্চয়ই কেউ নিয়ন্ত্রক আছে। আর একজন বেদুইনকে জিজ্ঞেস করা হলো তুমি কি করে রবকে চেনো? ও বলছে গোবর দেখে বোঝা যায় যে এইদিকে উঠ গেছে, গোবর দেখে বোঝা যায় যে এইদিকে উঠ গেছে, গোবর দেখে যদি উঠ চেনা যায় তো এত বড় বিশ্ব আর এই সৃষ্টি দেখে কি সষ্টাকে আন্দাজ করা যায় না, অনুমান করা যায় না? এইভাবে এক এক মানুষ এক এক রকম দেখে চিনতে পারেন, চিনতে পারে যে হ্যাঁ মহান সষ্টা মজুদ আছেন। কিন্তু যারা নাস্তিক তারা এসব কিছুই মানবে না, বলবে কি আপনা আপনি হয়েছে, আপনা আপনিই হচ্ছে। অণু পরমাণু আবিষ্কার করার পর যখন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসের ভিতরে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে, তো সেখানে যেন তিনটে জিনিস রয়েছে, মাঝখানে একটা জিনিস রয়েছে, নিউটন, প্রোটন আর ইলেকট্রন, তাতে রয়েছে ইলেকট্রিসিটি। তার মানে প্রত্যেক জিনিসের ভিতরে কি আছে? ইলেকট্রিসিটি, এমনকি আপনার ভিতরেও আছে, এবং সমস্ত পশু পক্ষী সবারই ভিতরে ইলেকট্রিসিটি আছে, এবং যত রকমের বস্তু আছে বস্তুর ভিতরেও ইলেকট্রিসিটি আছে। এই যে নিউটন প্রোটন ঘুরছে ইলেকট্রনকে কেন্দ্র করে, এ ঘোরানেওয়ালা কে, ঘোরাচ্ছে কে? মুমিন বলবে আল্লাহ ঘোরাচ্ছেন, আর নাস্তিক বলবে আপনা আপনি ঘুরছে। বিশ্বাস করবে না, তারা বিশ্বাস করবে না। যাই হোক, বিশ্বাস করুক আর না করুক, আল্লাহ তাআলা সেরকম স্পষ্ট কিছু দেননি যে তারা বিশ্বাস করবে, তাহলে পরীক্ষা কি থাকলো আর? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যভাবে আল্লাহ দেখতে চান যে কে ইমান আনছে আর কে ইমান আনে না। এই জন্যই মানুষের পরীক্ষা এটা, তাছাড়া অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কি করে? যাই হোক, তো রবকে চিনতে হবে, সৃষ্টি কুলকে দেখে স্রষ্টাকে চিনতে হবে, তার কতিপয় নিদর্শন যেমন রাত দিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি, আর সেখানে যা ঘটছে নিত্য নতুন ভাবে বিজ্ঞান আবিষ্কার করছে, কোথায় কোন গ্রহে কি আছে, মঙ্গল গ্রহে পানি খুঁজছে, 40 আলোক বছর দূরে একটা গ্রহের সন্ধান পেয়েছে, কত বছর? 40 আলোক বছর, আলোক বছর আমাদের বছর না, আলোক বর্ষ, সেখান থেকে দূরবীন দিয়ে দেখেছে, বিশাল শক্তিশালী দূরবীন, সেখানে বলছে একটা গ্রহ আছে, সে গ্রহের আশেপাশে মেঘ আছে, পানির খবর পায়নি, তারপরে তো প্রাণের খবর পাওয়া দূরের কথা, পানি থাকলে প্রাণ থাকবে, মঙ্গল গ্রহে খোঁজার চেষ্টা করছে, চাঁদে খোঁজার চেষ্টা করছে, যেগুলো কাছাকাছি যেখানে গিয়ে পৌঁছতে পারছে, আর যেখানে পৌঁছতে পারছে না সেখানে দূর থেকে দূরবীন দিয়ে দেখছে যে হা হা হা মেঘ রয়েছে মনে হচ্ছে। এইভাবে অনুসন্ধান চলছে, সৃষ্টির অনুসন্ধানে স্রষ্টাকে পাওয়া যায়। অনেক বিজ্ঞান স্বীকার করেছে, যেমন অনেক বিজ্ঞানীও কথা বলেছে, বলছে স্রষ্টাকে বিশ্বাস করা মুশকিল, কিন্তু তার থেকে বড় মুশকিল হচ্ছে অবিশ্বাস করা। দেখছেন কথা, কাদের কথা? বিজ্ঞানীদের কথা। স্রষ্টাকে বিশ্বাস করা মুশকিল, কিন্তু তার থেকে বড় মুশকিল কি? অবিশ্বাস করা, অস্বীকার করা মুশকিল। তার কারণ এমন এক সময় আসে, এমন এক পর্যায়ে আসে, মানতেই হবে যে কেউ স্রষ্টা আছে। যাই হোক, আমরা আমাদের রবকে চিনি, তার কতিপয় সৃষ্টি, সাত আসমান সাত জমিন এবং উভয়ের ভিতরে মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সকল সৃষ্টি, এমনকি নিজেরা অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মাঝে দেখো আমাদের এই মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত ভিতরে কি বিশাল কারখানা চলছে, ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম কি বিশাল কারখানা। এই চোখের লোম এখানে কেন, এখানে কেন, নাকের ভিতরের লোম কেন, হ্যাঁ নাকটা এখানে কেন, কানটা এরকম গোল কেন, এরকম ঢোলের মতো কেন, সব এক একটার পিছনে কি আছে, নখে আঙুলের শেষে নখ কেন, এক একটা কি আছে, হিকমত আছে। এই এই নখ, এই নাক, এই চোখ, এই সব কিছু যখন মায়ের পেটে ছিলাম এক বিন্দু কিসের রূপে, শুক্র রূপে, তখন এসব কোথায় ছিল? আমরা যখন গাড়ি তৈরি করি এক একটা পার্টস নিয়ে এসে লাগাই, তাই না? কিন্তু আমাদের যে গাড়ি, এই কারখানা তৈরি হয়েছে, এ কি অন্য জায়গা থেকে না লাগানো হয়েছে? না, ওই এক বিন্দু শুক্র থেকে আস্তে আস্তে আস্তে আস্তে আল্লাহ তাআলা কিভাবে এত বড় কারখানা তৈরি করলেন নিখুঁতভাবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর রূপে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, কি রূপে। এসব দেখে আমরা বুঝতে পারি যে আমাদের রব আছেন, আমাদের স্রষ্টা আছেন। দ্বিতীয় মূলনীতি হল বান্দার নিজের দিনকে জানা। আল্লাহকে জানলেন, দিনকে জানতে হবে। দিন শিক্ষা করা কি ফরজ না গরজ? যে শিখবে শুধু হুজুররা শিখলেই হবে, হুজুররা শিখবে, মসজিদে মসজিদে খতবা দেবে, আজান দেবে, নামাজ হবে, গিয়ে নামাজ পড়ব, বাস দু চারটা সুরা মুখস্থ করে নিয়ে নামাজ ঠুকে দেবো আল্লাহ করিম, তাই হবে না? না, দিন শিক্ষা করা ফরজ। তারা বলে ইলমে ফারিদাহ, দিন শিক্ষা করা ফরজ। এতে যদি কেউ গরজ মনে করে তো বুঝবে সে কবরে গিয়ে। সুতরাং এ ব্যাপারেও কয়েকটা মশলা অধ্যয়নযোগ্য, তা হলো কি, যে দিন ছাড়া মহান আল্লাহর নিকট অন্য কোন দিন গ্রহণযোগ্য নয়, সেদিন কোন দিন? ইসলাম। বর্তমানে যদি কাউকে বাঁচতে হয় তাহলে একমাত্র কি কোন দিনকে গ্রহণ করতে হবে? ইসলামকে। ইসলাম আসার পর, ইসলামের সূর্য ওঠার পর আকাশে আর কোন তারা থাকবে না, কোনো দিন থাকবে না, এটা আল্লাহর ফয়সালা। প্রত্যেক জামানাতেই নবী পাঠিয়েছেন ইসলামকে দিন রূপে। তারপরে আস্তে আস্তে দিন থেকে, ইসলাম থেকে সরে গিয়ে বিভিন্ন ধর্মের নাম নিয়ে বিভিন্ন ধর্ম সৃষ্টি হয়েছে, কিন্তু আল্লাহর কাছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা আমাদেরকে মানতে হবে, জানতে হবে। অতএব বাঁচার উপায় কোন দিন? কেবলমাত্র ইসলাম। ওমাই ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যদি কেউ অন্য ধর্ম, অন্য দিন অবলম্বন করতে চায় তার কাছ থেকে তা গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত। সুতরাং আমাদেরকে জানতে হবে যে ইসলাম ছাড়া কোনো বাঁচার উপায় নেই। নম্বর দুই, ইসলাম হলো তৌহিদের সাথে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, আনুগত্যের সাথে তার অনুবর্তী হওয়া এবং শিরক ও মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা। যদি আপনাকে জিজ্ঞেস করে ইসলাম কাকে বলে, ইসলামের মূল ভাষ্য কি, ইসলামের মূল ভাষ্য কি, তখন আপনি কি জিজ্ঞেস করবেন, কি উত্তর দেবেন? যদি বলেন ইসলাম কাকে বলে, তখন বলবো আর ইসলাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইসলাম হচ্ছে কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ, এর তো কর্ম হলো, কিন্তু ইসলামের মূল এটা কি, মূল ভাষ্যটা কি? মূল ওই হলো এই তৌহিদের সাথে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা। তৌহিদের সাথে মানে মানে একমাত্র মাবুদ জেনে তার কাছে আত্মসমর্পণ করা। আর নম্বর দুই, তিনটে কথা মাত্র, ভালো করে মনে রাখেন। তৌহিদের সাথে ইসলাম কাকে বলে, ইসলাম হচ্ছে তৌহিদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আর নম্বর দুই, আনুগত্যের সাথে তার শরীয়তের অনুবর্তী হওয়া, তার মানে যা শরীয়তে যা আছে তাই মেনে নিতে হবে এবং তার আনুগত্য করতে হবে, তার মানে আমল করতে হবে। আর নম্বর তিন, শিরক ও মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তোমাদের সাথে আমাদের কোন সম্পর্ক, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, শিরক ও মুশরিকদের সাথে আমাদের সম্পর্ক নেই, তার কারণ আমরা হচ্ছি শিরক ও মুশরিকদের বিরোধী, চিরদিন আমরা মূর্তি পূজার বিরোধী। ইসলামে মূর্তি পূজা এত মানে নিকৃষ্ট জিনিস, খারাপ জিনিস, যাতে ছবি আঁকতেও নিষেধ করা হয়েছে, মূর্তি বানাতেও নিষেধ করা হয়, যদি তা পুজো না করা হয়। আর যদি মূর্তি পূজা করা হয় তাহলে তো বুঝতেই পাচ্ছেন যে কি অবস্থা। এই জন্য সে ইব্রাহিম আলাহ ইসলামের যুগ থেকে নিয়ে আমাদের শেষ নবীর যুগ পর্যন্ত মূর্তি ভাঙা, এবং মূর্তি আমাদের ইসলামে মোটেই বাঞ্ছিত নয়, এমন কি পুতুল পর্যন্ত, এমন কি কারো মূর্তি কারো ছবি ঘরে টাঙিয়ে রাখবেন তাও চলবে না। বরং বলা হয়েছে যে ঘরে মূর্তি থাকে ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। সুতরাং এই কথা আপনাকে জানতে হবে। তাহলে ইসলাম, ইসলাম নিজের দিনকে কিভাবে চিনবেন? ইসলাম হলো তৌহিদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে কি? আত্মসমর্পণ মানে হচ্ছে খালাস, আপনি যা বলবেন তাই না? যেমন চোর পুলিশের সামনে কি বলে? হ্যাঁ, আত্মসমর্পণ করে, অস্ত্র ফেলে দিয়েছি এখন আপনার সামনে আত্মসমর্পণ করছি, আপনি আপনি আমাকে অ্যারেস্ট করুন। এবার আপনি যা বলবেন তাই, জেলের ভেতরে যা খেতে দেবেন তাই খেতে হবে, যা বলাবেন তাই বলতে হবে, ইত্যাদি ইত্যাদি। এ হচ্ছে আত্মসমর্পণ, তৌহিদের সাথে আত্মসমর্পণ, আনুগত্যের সাথে অনুবর্তী হওয়া। তার মানে আপনি যা বলছে তাই আপনাকে শুনতে হবে, সেই আমল করতে হবে, আনুগত্যের সাথে তার অনুবর্তী হওয়া। আর শিরক ও মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার নাম হচ্ছে ইসলামের মূল কথা। ইসলামের মূল কথায় তিনটে বিষয় ভালো করে মনে রাখবেন। দিনের এই যে দিন, এই দিনের হচ্ছে তিনটে পর্যায়। কি কি? শরিয়ত, হাকিকাত, তরিকাত, মারফাত, চারটে হয়ে গেল না দিনের? এ পর্যায় না, শরিয়ত, হাকিকাত, মারেফাত, এসব কিছু মানুষের বানানো পদ্ধতি, সুফিদের বানানো পর্যায়। যে শরিয়ত সমস্ত মানুষের জন্য, তারপরে হাকিকাত, তরিকাত, মারেফাত হচ্ছে মারফুতি মাতকা লোকে, যারা শুধু খাস লোক, তাদের কাছে হালাল হারাম কিছু থাকে না ইত্যাদি। না, ইসলামের এ পর্যায় না, ইসলামের পর্যায় হলো তিনটে। ইসলামের পর্যায় কটা? তিনটে। কি কি? ইসলাম, ইমান আর এহসান। ইসলাম, ইমান আর এহসান। ইসলাম কাকে বলে জানেন? ইসলাম হলো কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ। ইমান কি জিনিস? ইমান হচ্ছে ছটা প্রধান জিনিস, ইমান তো বহু কিছু আছে। ইমানের মূল নীতি কয়টা? মূল রুকুন হচ্ছে ছয়টা। আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাকুলের প্রতি ইমান, কিতাব সমূহের প্রতি ইমান, রাসুল সমূহের প্রতি ইমান, আখেরাতের বা পরকালের প্রতি ইমান, আর ভাগ্যের ভালো মন্দের উপরে ইমান। এই ছয়টি হচ্ছে ইমানের মূল রুকুন, আপনাকে জানতে হবে। তাহলে ইসলাম মোটামুটি দিন, যেটা আপনার দিনের চেয়ে তিনটে পর্যায়। আর এহসান কাকে বলে? এমন ভাবে ইবাদত করা যেন আপনি সেই ইবাদতে আল্লাহকে দেখছেন, সত্যি সত্যি সত্যি সত্যি আল্লাহকে দেখছেন, যেন দেখছেন, যেন আপনি আল্লাহকে দেখছেন। কারণ সত্যি সত্যি আপনি দেখতে পারেন না, দুনিয়ার জগতে আপনি আল্লাহকে দেখতে পারেন না, অতএব সত্যি সত্যি দেখবেন না। সত্যি সত্যি দেখলে কি হয়ে যাবে? নিশ্চয়ই আপনি কোনো মূর্তি কল্পনা করছেন, কারো ছবি কল্পনা করছেন। যখনই আপনি যেন দেখছি ভাবতে ভাবতে ভাববেন যে হ্যাঁ, এইরকম আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, তাকে সিজদা করছি, আর ছবি ভেসে এসেছে, তখন খবরদার, আস্তাগফিরুল্লাহ, এরকম আল্লাহ নয়। কারণ আল্লাহকে আপনি দেখেননি, তা কল্পনাই হবে না। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নাই। অথবা আপনি কি করে কল্পনা করতে পারেন? খবরদার মূর্তি কল্পনা করবেন না। বাকি থাকলো যেন দেখছেন, যদি এটা না মনে না করতে পারেন তাহলে কি মনে করবেন? যে আল্লাহ আপনাকে অবশ্যই দেখছেন, যেখানেই আপনি থাকেন আল্লাহ আপনাকে দেখছেন। তো ইবাদত করার সময় যদি এটা মনে করেন তাহলে কি হবে? ইবাদতটা ভালো হবে, তাই না? যারা আমিল, যারা কাজ করে, তাদের সুপারভাইজার সামনে দাঁড়িয়ে থাকলে কাজটা ভালো হয়, তাই না? ফাঁকে যেতে পারে? আর যদি মুদির থাকে তাহলে তো আরো, তাই না? এইভাবেই আমি যে কথাগুলো বলছি, গুছিয়ে বলছি, ভয়ে ভয়ে বলছি, কেন? সামনে কি আছে? ক্যামেরা আছে। আটাং পাটাং আজে বাজে বকলেস কি হবে? ক্যামেরায় ধরা পড়বে, সহ রেকর্ড হয়ে যাবে, লোকে শুনলে আমাকে কি করবে? এই জন্যে কথা গুছিয়ে বলতে হবে, ভালো করে বলতে হবে। কেন? না, ক্যামেরা আছে। ক্যামেরা না থাকলে হাসা হাসি সবাই হই হট্টগোল করে আমরা কথা বলতাম, তাই না? দেখেছেন আপনারা, অন্য সময় ক্যামেরা না থাকলে কি হবে? দাস হয়, হই হুল্লোর হয় না? হয় না। কিন্তু এখন হয় না কেন? এখন কেউ প্রশ্ন করতে পারে না কেন? না সামনে ক্যামেরা আছে। এই জন্যই এহসান এমন এক পর্যায়ে যে মানুষ ইমান মুসলিম মুমিন হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যে আল্লাহ তালার মোরাক্কাবাতে, আল্লাহ তালার ধ্যানে সব সময় তার মাথায় কি থাকবে? যে আল্লাহ আছেন। পাপে যেমনি পা বাড়াতে যাবে আল্লাহকে স্মরণ হবে। যখনই কোনো ইবাদত করতে যাবে তখন যেন সে আল্লাহকে দেখছে অথবা আল্লাহ তাকে অবশ্যই দেখছেন। এ হলো কি এই দিনের তিনটে পর্যায়, এছাড়া অন্য কোনো পর্যায় না, অন্য পর্যায়ে বিশ্বাস করবেন না। তৃতীয় মূলনীতি কি বললাম? নবীকে চেনা। যিনি আপনাকে ইবাদত শেখাবেন, ইমান শেখাবেন, এহসান শেখাবেন, ইসলাম শেখাবেন, সেই নবীকে চেনা, চিনতে হবে। প্রথমত নবীকে চেনার ব্যাপারে আপনাকে মোটামুটিভাবে জানতে হবে তার নাম কি, তার আব্বার নাম কি, তার আম্মার নাম কি, তার বংশতালিকা যদিও মুখস্থ না থাকে, মোটামুটি সব থেকে শ্রেষ্ঠ বংশ, তাই না? এটাও জানতে হবে যে কুরাইশের বংশ সব থেকে শ্রেষ্ঠ। আর এই বংশ গিয়ে কোথায় মিলেছে? সবাই তো আদম সন্তান, তাই না? সবাই তো আদম সন্তান, কিন্তু এর মধ্যে আদম সন্তানের ভিতরে যে ইন্নাল্লাহ আস্তাফা আদম ও নূহ ও আলা ইব্রাহিম ও আলা ইমরান আলা আলামিন, এই যে আলে ইব্রাহিম, আলে ইব্রাহিমকে তিনি নির্বাচিত করেছেন, সেই আলে ইব্রাহিমের বংশধরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনাকে জানতে হবে, এইভাবে জানতে হবে তিনি সর্বশ্রেষ্ঠ বংশে জন্ম নিয়েছেন। তার বয়স, তার বয়স জানতে হবে। তার বয়স ছিল কত? মোট 63 বছর। নবুয়তের পূর্বে 40 আর নবুয়তের পরে 23 বছর। এইভাবে মোটামুটি জানলেই হবে। তারপরে তিনি মক্কায় ছিলেন কত বছর, সেখানে কতদিন তৌহিদের দাওয়াত দিলেন, তারপর সেখান থেকে মদিনায় গেলেন, মদিনায় কত বছর বয়সে গিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি মোটামুটি আপনার জ্ঞান রাখা দরকার। তার নবুয়ত ও রিসালাত, তিনি ইকরা দিয়ে নবুয়ত পেয়েছেন এবং আল মুদাসসির দিয়ে রাসুল হয়েছেন। ইকরা দিয়ে নবুয়ত কোন জায়গাতে? কোন জায়গাতে? নূর পাহাড়ে। হেরা পাহাড় না, হেরা পাহাড়ের নাম না, পাহাড়ের নাম কি? নূর পাহাড়। আর ওই পাহাড়ে যে গর্ত আছে, বিভিন্ন গর্ত আছে, তার মধ্যে ওই গর্তটার নাম কি, ওই গুহার নাম কি? হেরা গুহা। তাহলে নূর পর্বতের উপরে হেরা গুহাতে তিনি নবুয়ত প্রাপ্তি হন। প্রথম শব্দ ছিল কি? একরা। একরা মানে কি? পড়ো। সেই নবীর উম্মত হয়ে দুঃখের বিষয় আমাদের অধিকাংশ মানুষ পড়তে জানে না, আর যদিও পড়তে জানে অ আ ক খ এ বি সি ডি, কিন্তু যে পড়া পড়তে আমাদেরকে আদেশ করা হয়েছিল সে পড়া মোটেই যায় না, শিখতে চায় না। একরা, পড়ো, শিক্ষিত হও। আর যে জিনিস দিয়ে তোমার দিন দুনিয়া সংশুদ্ধ হবে, তোমার আকিদা বিশ্বাস সংশুদ্ধ হবে, তোমার আখলাক চরিত্র সংশুদ্ধ হবে, সেই পড়া পড়ো। আর তা হলো কি? দিনের পড়া। একরা কোরআন পড়ো, একরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক। আর ওখানেই কলমের কথা আছে, আল্লাজি আল্লামা বিল কলম, যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। অনেক মানুষ কলম ধরতেই জানে না, বড় হওয়ার পর, ছোটবেলাতে হয়তো কোনো কারণবশত সুযোগ পায়নি, সময় হয়নি, বা যাই হোক, কিন্তু বড় হওয়ার পরেও যখন তাকে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা শিক্ষার কতটা গুরুত্ব, একরা কলম, তারপরেও মাথায় আসে না যে হ্যাঁ আমাকে কলম ধরতে হবে, যেহেতু আল্লাহ তাআলা কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। আরবি পড়া, আলিফ জাবারা বা জাবার বা পড়বে, তারও সময় হয় না। দুনিয়া কামাতে আর দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে, ছেলে সন্তান নিয়ে ব্যস্ত থাকতেই মানুষের সময় শেষ হয়ে যায়। সেখানে কিছু পড়াশোনা করতে হবে, সেই রকম সময় সে দিতে পারে না। আর এর জন্য পস্তাতে হবে কাল নিদান কালে, ওই যে মা তালাইতা ও মা দারাইতা, কবরের কাছে ঠুকে ঠুকে প্রশ্নের উত্তর নেওয়া হবে। কেন জানো না তুমি হা হা আদরি বলে তুমি বেঁচে যাবে? না, মা তালাইতা ওমা দারাইতা, বান্দা মিথ্যা বলছে, এর জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, এর জন্য জাহান্নাম থেকে জানলা খুলে দাও, গরম উষ্ণ হাওয়া সেই জাহান্নাম থেকে বেরিয়ে এসে কবরে আসবে, খালাস, তখন বুঝবে। এখন বুঝে আসছে না, এখন শিখতে হবে, পড়তে হবে, বুঝে আসছে না, বুঝবে তখন যখন বুঝ কোনো কাজে দেবে না। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইকরা দিয়ে নবুয়ত ছিল, আর আল মুদাসের ইয়া ইউহাল মুদাসের কম ফা আনজির, আর শুয়ে থাকলে হবে না, এবার উঠুন, দাওয়াত প্রচার শুরু করুন। রাসূল হয়ে তিনি শুরু করলেন কাজ। তার জন্মভূমি কোথায়? হিজরত ভূমি কোথায়? মদিনা। তার দাওয়াতের বিষয়বস্তু কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান আল্লাহ তাকে শিরক থেকে সতর্ক করার জন্য এবং তৌহিদের দিকে আহ্বান করার জন্য প্রেরণ করেছিলেন। এই হচ্ছে আমাদের তিনটি মূল নীতি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সংক্ষিপ্ত জানা। বাকি যারা জীবনী পড়বেন, যত জীবনী পড়বেন আপনার হৃদয় তত নরম হবে, আপনার জীবন তত সফল হবে। তার জীবনী যখন পড়বেন তখন মনে হবে আমরা কোথায় আছি। যদিও জীবনী মোটামোটা গ্রন্থ আছে, সবাই ভালো শিক্ষিত না হলে বুঝতে পারবেন না, আর ভালো শিক্ষিত না হলে পড়তেও পারবেন না, কারণ ওই ও ও করে পড়ে মানে তাতে রস পাওয়া যায় না। ভালো পড়তে পারলে তাতে কি হয়, রস পাওয়া যায়। এই জন্যে তার জীবনী পড়লে পড়ে আপনি দাওয়াতি জীবন এবং আপনার জীবনকে কিভাবে চালাবেন। তিনি যখন মক্কার জীবনে ছিলেন, মক্কার মতো জীবন থাকতে হবে। মদিনায় যখন ছিলেন, মদিনার মতো জীবন আপনাকে চালাতে হবে। আপনি আপনি বাস করছেন মক্কাতে আর বলবেন মদিনার মতো আমি চালাবো জীবন, তাহলে ভুল হবে না? হবে না, ভুল হবে। আচ্ছা, মক্কি জীবনে আল্লাহর নবী কিভাবে ছিলেন, সেইভাবে আপনি যদি মক্কি জীবনে থাকেন, আপনার পরিবেশে দেখবেন যে আমার এটা মক্কি জীবন না মাদানী জীবন, তার মানে আপনি কোন জীবনে আছেন, সেই জীবন ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে ফলো করবেন, খালাস, আপনি খালাস পাবেন, মুক্তি পাবেন, সফল হবেন। তার যেমন জীবন ছিল সেই রকম জীবন গড়ার চেষ্টা করলে আপনি সফল হবেন। তার যেমন আখলাক চরিত্র ছিল এসব জানতে হবে না, হাদিস কোরআন না পড়লে এসব জানা যাবে না। তার কি চরিত্র ছিল, তার কি ব্যবহার ছিল, তার কি দাওয়াত ছিল ইত্যাদি যখন আপনি জানবেন, যত জানবেন তত আপনি কি হবেন, তত আপনি সংশুদ্ধ হবেন, পরিশুদ্ধ হবেন, আর তত আপনার আখলাক চরিত্র ভালো হবে, মানুষের মতো মানুষ হবেন। মানুষ যাকে বলে সেই মানুষ, মানবতার অধিকার বলে, মানবতার অধিকার কোন মানব অধিকার পায়, যে মানব পরিপূর্ণ মানব, আর ইসলাম ছাড়া পরিপূর্ণ মানব হওয়া সম্ভব না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। মূল তিন নীতি মানুষকে জানতে হবে। কি কি বললাম? মানুষ তার রবকে চিনবে, মানুষ তার দিনকে জানবে, আর মানুষ তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানবে। এই তিনটে মূল নীতি ছাড়া বাকি যেগুলো আছে, যেগুলো গৌণ, সেগুলো তো জানতেই হবে, কিন্তু মূলটা আগে জানবেন, তারপরে তো গৌণ বিষয়ে যাবেন। এই মূলের উপরে ভিত্তি করে আপনার জীবন গড়তে হবে, তাহলে সেই জীবন হবে সব থেকে সুন্দর জীবন, আর সেই মানব হবেন সব থেকে সুন্দর মানব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সেরকম সুন্দর হতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া সালাম।